এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেহ করিতে পারিবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত চিত্ত, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়ে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো।